السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে আমরা আলোচনা করব যে কয়েকটা জিনিস বাকি থেকে গেছিল, আমরা কি নিয়ে শুরু করেছিলাম, প্রাত্যহিকী ইবাদত। মানে অনেকে জিজ্ঞেস করেন আমরা ডেলি কি কাজ করব, কি কাজ করতে পারি, কি কাজ করলে আল্লাহর ইবাদত হয়। আর আমরা একথা বলেছিলাম যে আপনি আপনার সমস্ত জীবনটাকেই ইবাদত বানাতে পারেন, আপনি সমস্ত কাজকর্মকেই আল্লাহর ইবাদতে পরিণত করতে পারেন। তা বলি কি হারাম কাজ হবে? কোন সময় হারাম কাজ ইবাদত হয় বলুন তো? কোন সময়ে হারাম কাজটা আপনি ইবাদতে পরিণত করতে পারেন? কোন সময় আর সাথ হারাম কাজ কিন্তু সেটা ইবাদতে পরিণত করা যায়, তার মানে হারামটা সেই সময় কি হয়ে যায়, হালাল হয়ে যায়। ওটা তো আপনি বাধ্য হয়ে নিরুপায় হয়ে, সেটা আলাদা কথা, আপনি ইচ্ছা করে করবেন। এটা মিথ্যা কথা বলবেন ইচ্ছা করে কোন কোন সময়ে, বাস হয়ে গেল। মিথ্যা কথা বলা হারাম, কিন্তু তিন সময়ে যদি আপনি মিথ্যা কথা বলেন তো আপনার কি হবে, সব হবে, তাই না? যুদ্ধের সময়ে, তারপর ধরুন স্ত্রীর সাথে, তারপরে আপনার কোন, হ্যাঁ, দুজনে ঝগড়া লেগেছে, তাদের মাঝে মিটমাট করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন, তাতে সব হবে না? সন্ধি করা এ তো ভালো কাজ। তো যাই হোক, আমরা বলতে চাচ্ছিলাম যে আরো কিছু কাজ আছে যে কাজগুলো করলে আমাদের প্রাত্যহিক ইবাদত হবে, সামর্থ্য হলে কিছু না কিছু দান করার কথা বলেছিলাম, বড়দের সম্মান করতে বলেছিলাম। আপনি যখনই বাড়ি থেকে, বাড়ির ভিতরে থাকেন, বাড়ির বাইরে থাকেন, যে বড় আপনি তাকে সম্মান করুন। স্ত্রীর উচিত স্বামীকে সম্মান করা। আজকালকার স্ত্রীরা তো মনে করে, অবশ্য স্ত্রী তিন প্রকার হয়, কারো স্ত্রী দাসী, কারো স্ত্রী প্রভু। বলুন হুজুর যা বলছেন তাই, আর না মানলে আমি নাই। আর কারো স্ত্রী সমমানের, কিন্তু স্বামীর প্রতি শ্রদ্ধা থাকে, স্বামী যেহেতু বড় সেহেতু তাকে শ্রদ্ধা করা দরকার। কিন্তু স্বামী যখনই কোন দিকে ছোট হয়ে যায়, মানসিকভাবে দুর্বলতা, শারীরিকভাবে দুর্বলতা, শিক্ষাতে দুর্বলতা, ধন মালে দুর্বলতা, তখনই স্ত্রী কি পায়, তাকে তার ঘাড়ে চেপে বসে বা পেয়ে বসে, উচিত না। স্বামী সম্মান স্বামী, সে যেমনই হোক সে তোমার স্বামী, অতএব তাকে তুমি শ্রদ্ধা করো। বাড়ির মুরব্বী জন আছে, দাদা নানা দাদি নানি, এদের সঙ্গে কি করতে হবে, আপনার সম্মান প্রদর্শন করতে হবে। মা বাপ তো আছেই, মা আপনার বেহেস্ত, বাবা আপনার বেহেস্তের মধ্যম দরজা, সব থেকে শ্রেষ্ঠ দরজা হল বাবা, এদের সম্মান করা দরকার। তেমনি আলেমদের শ্রদ্ধা করুন, মসজিদের ইমাম তার শ্রদ্ধা করুন। যদি কোনো ভুল ধরতে হয় তাহলে আদবের সাথে ধরুন, দৈনিক কিছু কিছু করে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করুন, সহি দলিল ভিত্তিক আকিদা ফারায়েজ ও হারাম হালাল শিক্ষা করুন, বিদাত থেকে সুযোগে থাকুন, ইসলামী ক্যাসেট শুনুন, ইসলামী বই পড়ুন। এই ধরনের মজলিসে সুযোগ হলে গিয়ে বসুন। আর বলেছিলাম যে এই ধরনের মজলিসে বসলে আপনার কি হবে, কিছু হলে না হলেও কিছু শিখেন চাই না শিখেন, আপনার গোনাহ মাফ হয়ে যাবে। ইসলামী বই পড়ুন, হিকমতের সাথে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করুন, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার মনে মনকে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখুন, আপনার হৃদয় মসজিদের সাথে লটকে থাক। আপনার হৃদয় যদি মসজিদের সাথে লটকে থাকে তাহলে আবুল বাসার আপনার কি ফজিলত পাওয়া যাবে, কিসের মর্যাদা আছে? যদি আপনার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকে থাকে কি ফজিলত পাওয়া যাবে? কাল কেয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, মনে থাকে না? আল্লাহ মুস্তাহান, আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে কি করতে হবে, মসজিদের সঙ্গে আপনার হৃদয়কে লটকে রাখতে হবে। আর কি করতে হবে? ন্যায় পরায়ণ বাদশাহ, বাদশাহ তো আপনি নন, যদি বলেন বাংলাদেশের আপনি বাদশাহ হবেন, প্রধানমন্ত্রী হবেন, এখন থেকে বায়াত নিতে শুরু করুন, তাহলে বাদশাহ হয়ে যাবেন আর ন্যায় পরায়ণ হবেন। হ্যাঁ, প্রত্যেকই বাদশাহ না, না দাবি দাবি করলে তো বাদশাহ হয় না, বাদশাহ হতে হলে আলাদা, মানে প্রধানমন্ত্রী হতে হলে তার জন্য আলাদা কিছু দরকার, তাই না? যাই হোক, আর কি করতে হবে, গোপনে দান করতে হবে। আর কি করতে হবে, কোন মহিলার যদি আপনাকে প্রেম করার জন্য আহ্বান করে, আপনাকে প্রেম পত্র দেয়, প্রেমের SMS দেয়, আপনাকে ইশারায় ডাকে, ইঙ্গিতে ডাকে, তার দেহ দেখে ডাকে, তার নানা রকম অঙ্গি ভঙ্গি করে ডাকে, তাহলে আপনি কি বলবেন? আমি আল্লাহকে ভয় করি। আর যুবক অবস্থায় আপনি যদি আল্লাহর ইবাদত করেন, বুঝতে পারছেন এসব আছে, যাই হোক এগুলো সবই আপনার প্রাত্যহিক কাজের মধ্যে পড়ে। তার মধ্যে মহিলা দেখলে চক্ষু অবনত করে নেবেন, তাকাবেন না। মহিলা দেখলে খবরদার তাকাবেন না। তাকাবেন না মানে এরকম না যে তাহলে মানে কাম নজরে সকাম দৃষ্টিতে আপনি তাকাবেন না, তেমনি মহিলাদেরও উচিত পুরুষের দিকে সকাম দৃষ্টিতে তাকাবেন না। যুবকটা হ্যাংচাম দেখে দিন, যেমন পুরুষরা বলে, যুবকরা যেমন মহিলাদের ব্যাপারে বলে দেখ একখানা চললো, তেমনি মেয়েরাও পুরুষদের জন্য যুবকদের জন্য দেখ কত হ্যান্ডসাম, দেখ কত, এই নানা রকম মন্তব্য তারাও করে থাকে। এসবগুলো হচ্ছে খারাপ মেয়ে খারাপ ছেলেদের লক্ষণ। পিতামাতার হক আদায় করুন, আদায় করুন স্ত্রীর হক সন্তানের হক। আচ্ছা, আত্মীয় স্বজন প্রতিবেশী সাক্ষাৎকারীর হক ও ভুলে গিয়ে নির্জনে আল্লাহর ইবাদতে মগ্ন হবেন না। আপনি আল্লাহর ইবাদতে মগ্ন আছেন, আপনাকে টেলিফোনে কতজন চাইছে, আপনার বাড়িতে কলিং বেল বাজছে, আপনি সমস্ত কিছু, হ্যাঁ যেটা ফরজ ইবাদত সে আলাদা কথা, কিন্তু আপনি অন্যান্য সময়ে যদি মনে করেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করব না, কারো টেলিফোনে জবাব দেব না, আমি ব্যস্ত, নফল ইবাদত করছেন না, ওটাও হচ্ছে ইবাদত, তাই না? প্রত্যেকের হক আদায় করতে হবে। আপনার সঙ্গে সাক্ষাৎকারী সাক্ষাৎ করতে এসেছে, তারও হক আদায় করতে হবে। আপনি তা বাদ দিয়ে আপনি নফল নামাজ পড়তে থাকবেন, এটা ঠিক না। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় মুক্তির স্বাদ লাভ করার জন্য চেষ্টা করতে হবে। আপনি বলবেন, কে বলেছিল, একজন বলেছিল যে আপনার ছেলে মেয়ে কম কেন? বলছে ছেলে মেয়ে নিলে আল্লাহর ইবাদতে সমস্যা, এই জন্য একটা ছেলে নিয়ে বন্ধ রেখেছি যাতে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি। তো ছেলে মানুষ করা ইবাদত না? ছেলে মানুষ করাও ইবাদত, কিন্তু একটা মানে দিয়ে একটাকে মানে বঞ্চিত করতে চাচ্ছে বা নিজে বঞ্চিত হতে চাচ্ছে। কোন কিছুতে অবজ্ঞা অতিরঞ্জন প্রদর্শন করবেন না, খরচে কার্পণ্য অপচয় করবেন না, ব্যবহারে সুন্দর চরিত্র প্রকাশ পাবে আপনার দৈনন্দিন জীবনে। এবার চলুন গুনাহ থেকে বাঁচুন, এতক্ষণ তো ইবাদত করলেন, আর গুনাহ থেকে বাঁচাও ইবাদত, তাই না? গুনাহ থেকে বাঁচুন, কি কি গুনাহ থেকে বাঁচবেন আপনি? সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক। শিরিক থেকে বাঁচতে হবে, বড় শিরিক, ছোট শিরিক, কথায় শিরিক, তাই না, নাম রাখায় শিরিক, সব সব থেকে আপনাকে বাঁচতে হবে। দুনিয়া কামানোর উদ্দেশ্যে ইলেম শেখা থেকে বাঁচতে হবে, যে ইলেম আপনারা শিক্ষা করছেন, দুনিয়া কামাবো, এই দুনিয়া কামানোটা যদি প্রাধান্য পায় তাহলে আপনার কি হবে? শিরিক হয়ে যাবে। শরী ইলেম গোপন করবেন না, যদি আপনার ইলেম জানা থাকে সে ইলেম গোপন করবেন না, প্রকাশ প্রচার করবেন। বিশ্বাসঘাতকতা করা, বিশ্বাসঘাতকতা করা মানে খেয়ানত করা, যাকে আমরা খেয়ানত করা বলি, খেয়ানত করবেন না। গণকের কথা বিশ্বাস করবেন না, গায়রুল্লাহর নামে জবেহ করবেন না, গায়রুল্লাহর নামে নজর মানবেন না, গায়রুল্লাহর নামে কসম করবেন না, জাদু করবেন না, এসব কি? শিরিক, সব শিরিক। আল্লাহর প্রতি কুধারণা রাখবেন না, আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, কুধারণা রাখবেন না, মুসলিমের প্রতি কুধারণা রাখবেন না। এগুলো সব দলিল আছে, তাই না? কিন্তু আমাদের সেসব হয়নি, আমরা বলেছিলাম সংক্ষেপে কি বলবো, এইসবগুলো বলে যাব। মুসলিমকে বিনা দলিলে কাফের বলবেন না, কারণ সে কাফের না হলে আপনি কাফের হয়ে যাবেন। আর কাফের যে তাকে কাফের বলবেন না, এটাও করবেন না, কারণ কাফেরকে কাফের না বললে তাতেও আপনি কাফের হয়ে যাবেন। ভারী উভয় সংকট, কাফের বলা না বলার ব্যাপারটা বিশাল ব্যাপার, খুব সাবধানে, হ্যাঁ খুব সাবধানে আপনার জিভ চালাতে হবে। আল্লাহ তার রাসুলের প্রতি মিথ্যা আরোপ করবেন না, আর এর মধ্যে পড়ে যে জয়ীফ হাদিস, জাল হাদিস বা কোন হাদিস সহি কিনা শিওর না হয়ে আপনি প্রচার করবেন না। আজকাল তো ফেসবুকে ছেড়ে দিচ্ছে, আর হাদিস মানে বুখারী, দেখছি আজকে একটা হাদিস লেখা আছে, হাদিস আল হাদিস, সেইটাকে অন্যদিনও চেঞ্জ করে লিখছে বুখারী, তার মানে সে জানে যে বুখারী মানেই হচ্ছে হাদিস, আর হাদিস মানেই হচ্ছে বুখারী, ব্যাস চালিয়ে দিচ্ছে। এগুলোতে কি হচ্ছে? আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি মিথ্যা আরোপ করা হচ্ছে। আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ ভাবা, আল্লাহর আজাব থেকে কেউ নিরাপদ হতে পারে? আপনার যে কোনো সময় আল্লাহর আজাব আসতে পারে, আপনি যদি না আমি আল্লাহর খাস বান্দা আমার আজাব আসবে না এরকম ধারণা করতে পারবেন? মোটেই না। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, কোন বিষয়ে আপনি বিপদগ্রস্ত হয়েছেন নিরাশ হবেন না, আল্লাহ আপনাকে অবশ্য মরণ যে আসবে না তা তো নয়, এটা তো মানতেই হবে। যে এবার আপনি যদি ভাবেন যে আল্লাহ আমাকে মারবেন না, সেটা নয়, কিন্তু কষ্ট দেবেন না, আপনাকে আশা রাখতে হবে আল্লাহর কাছে যে আমার এই বিপদে হয় বিপদ থেকে উদ্ধার হব, না হয় আল্লাহ আমাকে এই বিপদের বিনিময়ে প্রচুর সব দেবেন। তকদির অস্বীকার করবেন? তকদির অস্বীকার করা তো কুফরি হয়ে যাবে, ইমানের একটা রুকুন। তকদির অস্বীকার করবেন না, আর তকদিরের ওপরেই ভরসা করবেন না, এটাও একটা উভয় সংকট। তকদিরও বিশ্বাস করতে হবে আর কাজও, তদবিরেও বিশ্বাস করতে হবে, কাজও করতে হবে, তাই না? শুধু তকদিরে বিশ্বাস করলে হবে না, আর শুধু তদবিরের উপরে ভরসা করলেও হবে না, মাঝামাঝি একটা পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। তাবিজ বাঁধবেন না। তাবিজ তিন প্রকারের মধ্যে, দুই প্রকার শিরিক আর এক প্রকার কোরআনি সহি হাদিসের দোয়া তাবিজ। যদি শিরিক নাও হয় তবুও সেটা সেখানে আল্লাহর নাম লেখা থাকবে আর কোরআনের অবমাননা হবে, এই জন্য কোন প্রকারের তাবিজ আপনি বাঁধবেন না। প্রাণ হত্যা করবেন না, কোন প্রকারের প্রাণ হত্যা করবেন না। একজন এখনই হোয়াটসঅ্যাপে জবাব দিলাম, বলছিলাম, সে প্রশ্ন করছে, যদি কেউ আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করে আমার জন্য তার রক্ত হালাল কিনা, আমি তাকে খুন করতে পারি? হ্যাঁ, কি মনে করেন আপনারা? আল্লাহ নবীকে কেউ গালাগালি করলে আপনার রক্ত গরম হবে, হওয়া উচিত, এটা স্বাভাবিক। আল্লাহ নবীকে গালাগালি করলে, আল্লাহ নবীকে কেউ যে মূর্তি বানিয়ে একসব ব্যঙ্গ করছে, তো গরম হওয়া উচিত, তাছাড়া আপনার ইমান কোথায়? কিন্তু ওই রক্তকে, ওই গরম হওয়া রক্তকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, আপনার কন্ট্রোলে থাকবে, যাতে করে আবেগটা গতিবেগে পরিণত হয়ে হাওয়াটা ঝড়ে পরিণত না হয়, লাগামহীন না হয়ে যায়, আপনার গাড়িতে ব্রেকহীন না হয়ে যায়। আপনি নিজের হাতে আইন তুলে নেবেন, আপনার জন্য কেন হালাল হবে? মুসলিম সরকারের জন্য হালাল সেই ব্যক্তিকে হত্যা করা। এখন বলবেন মুসলিম সরকার নেই তাহলে, তাহলে তোমার দায়িত্বটা কিসে? তুমি কি মুসলিম সরকার হয়ে যাবে, নিজেই মুসলিম সরকার হয়ে যাবে? না, তোমার দায়িত্বে নেই। মোট কথা হল যে এক্ষেত্রে আপনাকে হিকমতের সঙ্গে, জোশের সঙ্গে না, হোসের সঙ্গে কাজ নিতে হবে। প্রাণ হত্যা করবেন না, বাকি যেটুকু করা দরকার। এই যেমন একটু আগে রাষ্ট্রীয় ধর্ম নিয়ে কত কি হল, অনেকে জিজ্ঞাসা করছিল কি করা দরকার, আমরা জিহাদ করবো, এই সে না। একবার তো জিহাদ করে কতগুলো লোক নষ্ট করলেন, একবার জিহাদ করে কতগুলো লোক খাওয়ালেন, কিছুই করতে পারলেন না। তা আবার জিহাদ করে আবার ওইভাবে গুলি খাবো, বুক পেতে দেবো, এসব করতে যাবেন না। শান্তিপূর্ণভাবে যদি কিছু করার থাকে করুন, নিশ্চয়ই প্রতিবাদ করতে হবে, অন্যায় প্রতিবাদ অবশ্যই করতে হবে। তো এইভাবে আর কি, হিকমতের সাথে এবং বড় বড় আলেমদের সাথে যদি আপনি ঘোরাফেরা করেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন কখন কি করতে হবে। আত্মহত্যা করা মহাপাপ, জীবন আপনি দিতে পারেন না তখন জীবন আপনি নিতেও পারেন না, না অপরের আর না নিজের। মানে আমার জীবনে আমার উপরে আমার অধিকার আছে, অধিকার আছে আপনার জীবনের উপরে? না। অনেকে আত্মহত্যা করে কষ্টের জন্য, যে কষ্ট পাচ্ছি তাই সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, যায় যেটা না। অনেকে আত্মহত্যা করে মনে করে কি, বাবা মা বিয়ে দিল না, চল তাড়াতাড়ি মরে যাব নি আমরা, পরজীবনে একসঙ্গে আবার প্রেম করব, ভালোবাসা করব, সুখে থাকব, এরকম হয় নাকি? তুমি কোথায় থাকবে আর সে কোথায় থাকবে? তো এইসব ধারণা, কুধারণা, এরকম ধারণা করে অমূলক বিশ্বাস রেখে তারা একসঙ্গে মুখে মুখ রেখে, মুখে মুখ রেখে কিংবা একসঙ্গে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। এরা হচ্ছে বেকুফ, তো মহাপাপ বটে। আর বিশ্বাসটাই হচ্ছে মৌলিকভাবে কি বিশাল ক্ষতিকর। এই জন্য বিশ্বাস ঠিক না করলে মানুষ সঠিক পথ পেতে পারে না। এই বিশ্বাস যদি না থাকতো, যে না মরণের পর দেখা হবে প্রিয়, সেখানে মিলন হবে প্রিয়, আর যে বলে লাইলি মজনুর বিয়ে হবে জান্নাতে, বরযাত্রী যেতে পারবে, তাই নাকি? হ্যাঁ, লাইলি মজনুর বিয়েতে কে বরযাত্রী যেতে পারবে বলুন তো? জানেন না? হ্যাঁ, যারা দাড়িতে খুঁট ঠেকায় না, ওরা ঠিক বানিয়ে নিয়েছে, প্রেমের মরা শহীদের মরা, প্রেম করেছে ইউসুফ নবী তার প্রেমে জোলেখা বিবি গো, যারা প্রেমকে হালাল করার জন্য তারা কত রকম জিনিস বানিয়েছে, খবরদার এসবে বিশ্বাস করবে না। এইসব বিশ্বাস করেই তো মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য প্রেম, প্রেম হচ্ছে আল্লাহর রহমত, প্রেম হচ্ছে ইবাদত, এরা কত রকম বলছে এইসব বলে তারা এই অবৈধ প্রেমকে বৈধ করে ছড়াচ্ছে। শুধু প্রেম মানে সমপ্রেম না, অনেক সময় অসম প্রেম। অসম প্রেম বলতে গরিব ছেলে একবারে উচ্চ পর্যায়ের মহিলার সঙ্গে বলছে প্রেম, এর অধিকার আছে। তারপরে আবার বিজাতি, এ মুসলিম ও অমুসলিম, আর মুশকিল হচ্ছে যে মুসলিম নারী, আল্লাহ আকবার, তাদের কি করে ইমান? তারা আসলে তাদের ইমান নেই, তারা হচ্ছে নাস্তিক টাইপের বলে এসব করতে পারে। মোট কথা, অবৈধ প্রেমও করবেন না। অবৈধ প্রেম হচ্ছে কাবিরা গুনাহ। অবৈধ প্রেমে ব্যবিচার হয়, অবৈধ প্রেমে হাতের ব্যবিচার হয়, অবৈধ প্রেমে মুখের ব্যবিচার হয়, অবৈধ প্রেমে চোখের ব্যবিচার হয়, পায়ের ব্যবিচার হয় এবং লৈঙ্গিক ব্যবিচার, দৈহিক ব্যবিচার হয়, অবৈধ প্রেমে ভ্রূণ হত্যা হয়, তাই না? অবৈধ প্রেমে খুন করা হয়, প্রেমে যদি প্রত্যাখ্যাত হয় খুন করা হয়, আর না হয় তো আত্মহত্যা করা হয় বিয়ে না হলে, বিয়ে না দিলে, আর না হয় অন্য যদি একটা মেয়ের পেছনে দুটো ছেলে থাকে কিংবা একটা ছেলের পেছনে দুটো মেয়ে থাকে তাহলে কি হয়, খোনাখুনি হয়। তো বিভিন্ন অসুবিধা আছে অবৈধ প্রেমের পিছনে, সুতরাং এটা কমসে কম ব্যবিচার আপনি দূরে থাকুন। আর বিয়ের আগে মোটেই প্রেম না। একজন জিজ্ঞেস করছিল, হুজুর ইংগেজমেন্ট হওয়ার পরে হবু বউয়ের সঙ্গে ওঠা বসা যাওয়া আসা শেখানো শিক্ষা দেওয়া ইত্যাদি যায় কিনা? হবু বউয়ের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আংটি পরিয়ে দিয়েছি, নাকের দড়ি লাগাম দিয়ে দিয়েছি, তাহলে চলবে না? না, যতক্ষণ না আব্দে হয়েছে। আব্দে কি জিনিস? ইজাব কবুল, ওই যে বিয়ে পড়ানো যাকে বলে। বিয়ে পড়ানো হলে আপনি সমস্যা নেই, আপনি তাকে নিয়ে যান, তাকে নিয়ে আপনি আপনার রুমে নির্জনতা অবলম্বন করেন, আপনি আপনি মিলনও করতে পারেন, তাই না? বাচ্চাও হয়ে যেতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, কি করে হয়, বাচ্চা হয়ে গেলে এখনো বিয়ে সারা হয়নি, তাড়াতাড়ি সারা নেন, আর কি করবেন? তো এখানে যাইজ, যদিও আপনার মেয়েকে তুলে এনেছে আনেননি এখনো, তবুও আপনার যাইজ। কিন্তু এনগেজমেন্ট হওয়ার পরে এটা মোটেই বৈধ না। এনগেজমেন্ট হওয়ার পরে ওই হবু বইয়ের সাথে আপনার SMS করা, কথা বলা, প্রেমের কথা বলা, ভিডিও চ্যাট করা ইত্যাদি এসবগুলো হচ্ছে হারাম। বিধর্মীদের প্রথা এনগেজমেন্ট, না আমাদের ইসলামের প্রথা না, যে আংটি পরিয়ে এনগেজমেন্ট করার প্রথা এবং সেখানে অনুষ্ঠান করা, একটা বিয়ের খরচ হয়। আমাদের দেশে আছে কলকাতা শহরে পাঞ্চিনি বলে, তো শুধু এইটার জন্য একটা বড় বিয়ে হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তো মেয়ে দেখানো, আংটি পরানো, উপহার দেওয়া ইত্যাদি মিলিয়ে বহু মানে বিশাল বিয়ে একটা হয়ে যাবে। যাই হোক, এ হচ্ছে অপচয় এবং এ হচ্ছে বিজাতির প্রথা। আওমান তাশাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতি অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত। সমকাম ব্যবিচার তো হারাম, করবেন না, সমকাম করবেন না। সমকাম মানে ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে যে সমকাম বা যৌন যৌনাচার করা হয়। হস্তমৈথুন করবেন না, বিশেষ করে যারা বিদেশে আছে, মেয়ে হোক কিংবা ছেলে, তারা হস্তমৈথুন করবে না, মানে হাত দিয়ে নিজে বীর্যপাত ঘটাবে না, বীর্য নষ্ট করবে না, বীর্য ক্ষয় করবে না, এটাও হচ্ছে কাবিরা গুনাহ। মিথ্যা অপবাদ দেবেন না, মহিলার হয়ে আপনি বেপর্দা হবেন না। বেপর্দা হলে, বেপর্দা হওয়া মানে কি মনে করে কি পর্দা করে, পর্দা করে মানে কি মাথায় কাপড় নেয়, বাকি ছেলে অন্য ছেলেদের সঙ্গে ওঠা বসা আছে, মুখ খোলা আছে, মাফি মুশকিল, তাহলে পর্দা কাকে বলে? আবার আপনি যদি সবাই সঙ্গে ওঠা বসা করলেন, সবাইকে মুখ দেখালেন, কথা বললেন, তাহলে পর্দা কাকে বলে? না, সরি, পর্দা করতে হবে। বোরকা পড়লে হয়তো ঘর থেকে বেরিয়ে গেল, ঘর থেকে বেরিয়ে কোথাও যেতে হলে বোরকা পড়ে গেল, তারপর যেখানে গেল সেখানে খোলামেলা, এমনিতে ছানি পর্দা, নানি পর্দা, গাঁ পর্দা, বহু রকমের পর্দা আছে। অনেকে আছে যে ঢঙ্গি ঢঙ্গির ঢং, মানে ঢং লোককে দেখানোর জন্য যে আমি একজন ভালো ঘরের মেয়ে, লোকে কি বলবে, তাই আমি বোরকা পরে যাই, কিন্তু ভিতরে নোংরা, ওই বোরকার ভিতরে একদম মসলিল এবং নোংরা। এরকম আছে না? এরকম আছে, ওপরে সাজন গোজন, ভিতরে খড়ের গোজন, এরকম বহু আছে। এরকম না, ধোকাবাজি করলে ইনশাল্লাহ এটা কি আবার শিরিক হবে? যদি লোক দেখিয়ে কোনো কাজ করেন তাহলে এটা শিরিক হবে। পুরুষের নারীর মতো এবং নারীর পুরুষের মতো বেশ ধারণ করা, দেখছেন ছেলেটা ছাপা লুঙ্গি পরছে, ছাপা শার্ট পরছে, আর মেয়েরা প্যান্ট শার্ট পরছে, হ্যাঁ, ছেলেদের মতো চুল রাখছে ইত্যাদি। পুরুষের নারীর বেশ ধারণ করা বলতে লম্বা চুল রাখা, তারপরে অনেক সময় বক্ষস্থল করে অভিনয় টভিনয় ইত্যাদি বহু রকম আছে। দাড়ি চাঁচা, দাড়ি চাঁচা হচ্ছে কাবিরা গোনা। দাড়ি রাখা সুন্নত নয়, কি দাড়ি রাখা? ওয়াজিব। যদি কেউ দাড়ি চাঁচে তাহলে তার কাবিরা গোনা হবে। মা বাপের অবাধ্য হওয়া এটা বিশাল কাবিরা গোনা। আত্মীয়তার বন্ধন ছেদন করা কাবিরা গোনা। স্বামীর কথা না মানা কাবিরা গোনা। স্বামীর কথা অমান্য হওয়া, স্বামীর বিনা অনুমতিতে ঘর ছেড়ে যাওয়া ইত্যাদি সব হচ্ছে কাবিরা গোনা। পর্যাপ্ত কারণ ছাড়া তালাক দেওয়া, আপনার স্ত্রীর দোষ নেই কিন্তু আপনি আর একটা মেয়ের প্রেমে পড়েছেন, তাকে বিয়ে করবেন বলে আপনি আপনার স্ত্রীকে অকারণে তালাক দিচ্ছেন, অন্যায় হবে না? হবে না। তেমনি পর্যাপ্ত কারণ ছাড়া কোন মহিলার তালাক চাওয়া, খোলা চাওয়া, কেন না? অন্য একটা নাগর দেখে মন মজে গেছে, অতএব আমি একে চাই না, এইভাবে যদি তালাক কেড়ে, মোনাফেক মেয়ে বলা হয় একে। তালাক দেওয়ার পর স্ত্রীকে ফেরত নিতে হালালা বিবাহ করা, হালাল্লা হিল্লে বিবাহ দেশে প্রচলিত আছে। এই হিল্লা বিয়েতে আপনার বউ হালাল হয় না, শুধুমাত্র এক রাত আপনার চাচাতো ভাইয়ের কাছে বা বন্ধুর কাছে এক রাত ফ্রিতে রাখা হয়, থাকা হয়, আর তার একটু মজা হয়। বাকি আপনার বউ হালাল হয় না, ব্যভিচার হতে থাকে, সেও ব্যভিচার করলে এক রাত বাইরে, তারপর আপনিও তাকে নিয়ে ব্যভিচার করতে থাকুন, কারণ হালাল হয় না এইভাবে। এখানে পুরুষ ছাড়া মহিলার একা সফর করা হারাম, এমনকি অজমরা করতে যাওয়া হারাম। যে এখন দেখেন ব্যাপকভাবে জিয়ারা ভিসা খুলে গেছে, ভিজিট ভিসা, সব ফ্যামিলি ডাকছে, সব একা একা আসছে, একা কিনে আসছে, সব কাবিরা গুনাহ। মাহরাম ছাড়া সফর জায়েজ না। যদি আমি এয়ারপোর্টে নিয়ে আসি, প্লেনে কি সমস্যা, সমস্যা কিছুই নেই, কিন্তু প্লেন খারাপ হলে কি সমস্যা সেটা তো বুঝবে না। এই জন্য কোন কোন প্লেন দেখবেন যে এদিকে আসছিল, এদিকে সৌদি আরবে না আসার আগে দুবাই নেমে গেল, কোথাও অন্য জায়গায় নামতে হয়, তাই না? এই যে ঘটনা ঘটে, এই জন্যই তো শরীয়ত নিষেধ করেছে একাকিনী সফর করা মহিলার জন্য, স্বামী ছাড়া কিংবা মাহরাম ছাড়া একাকিনী সফর মহিলার জন্য জায়েজ না। এরা সব যদি ওমরা করতে নিয়ে আসছে কিন্তু গুনাহ করছে। পরের বাপকে বাপ বলা, এটা হচ্ছে কবিরা গুনাহ, এমন এক প্রকার কুফরি, পরের বাপকে বাপ বলে দাবি করা, তার মানে নিজের বাপকে অস্বীকার করা, মাকে ব্যভিচারী নিয়ে বানানো, তাই না? আচ্ছা হুজুর, শ্বশুরকে বাপ বলা যাবে না? যাবে না, এটা আলাদা কথা, এটা সম্মানের পিতা। আব্বু শ্বশুর আব্বা, শ্বশুর আম্মা, শাশুড়ি আম্মা, হ্যাঁ খালা আম্মা, এগুলো হচ্ছে মানে সম্মানের খাতিরে মায়ের তুলনা, মায়ের সঙ্গে তুলনা করা, বাপের সঙ্গে তুলনা করা, এটা পরের বাপকে বাপ বলা নয়, এটা ওই গুনাহ নয়। বাড়ির মহিলার ব্যাপারে ঈর্ষাহীন ভেড়া হওয়া, আপনার স্ত্রী কারোর সঙ্গে নষ্টি ফষ্টি করছে, কারোর সঙ্গে কথা বলছে, লুকোচুরি খেলছে, আপনি কিছুই মনে করেন না, হা হা হা হা, হ্যাঁ সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন, এ হে মোসাফা করো মোসাফা করো, এটা আমার স্ত্রী হুজুর, আশাআল্লাহ, স্ত্রীকে দিলেন হাত বাড়িয়ে হুজুরের সঙ্গে মোসাফা করতে, তাই না? এ হচ্ছে কি, এগুলো হচ্ছে ওই যে মানে শরীয়তের ভাষায় কি বলা হয়, দাইয়ুস, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস গুলো জান্নাতে যাবে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এমনিতে কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দিলে বেশি গুনাহ। মহিলার ভ্রু মুখের লোম চাচা, ভ্রু চাচা, যে দেখেছেন চিকমন করে, হ্যাঁ বেশি করে হিরোইনরা, হিরোইনরা না আজকাল বাড়িতে সবাই হিরোইন, এটা করছে, এটাকে ভ্রু প্লাক করা, চোখে এখানে নকল ইয়ে লাগায়, তারপর এমনিতে পালিশ তো এখানে একরকম পালিশ, এখানে একরকম পালিশ, কত রকম পালিশ আছে, সে যাই হোক, যেগুলো নিষেধ কমসে কম ভ্রু এই যে এটাকে প্লাক করা, চিকন করা, এটা হাদিসে স্পষ্টভাবে নিষেধ এসছে, এটা কাবিরা গুনাহ, করা যাবে না। মহিলার পরচুলা ব্যবহার, কারো চুল নেই অথবা আছে আরো বেশি করে দেখাবো, দিয়ে পরচুলা ব্যবহার করল, দেহ দেখে নকশা করা, দেখেছেন উল্কি এভাবে উল্কি ওঠায় কিভাবে যে কালো কালো নকশা করে, এটা জায়েজ না। দাঁত ঘষে ফাঁক ফাঁক করা, চিরন্দাতি সাজার জন্য এই দাঁতের মাঝে মেশিন দিয়ে এই ফাঁক ফাঁক করা, এটাও কাবিরা গুনাহ। কানাচি পেতে পরের কথা শ্রবণ করা, শুনছেন আপনার বিরুদ্ধে বলছে কিনা ইত্যাদি, কান পেতে শোনা। শোকে মাতম করা, কেউ মারা গেছে আপনি তার মাতম করলেন, মাতম করাও হচ্ছে কাবিরা গুনাহ, ছেলে হোক মেয়ে হোক আপনি মাতম করে কান্না করতে পারেন না। পরিশেষে স্মরণ করিয়ে দিই যে সর্বশ্রেষ্ঠ দিন হল পরহেজগারী, আপনি পরহেজগার হবেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ দিন হল যা পালন করা সহজ, কঠিনতা করবেন না দিন পালনে, আপনি কঠিনতা করলে আপনি নিজেই কষ্ট পাবেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না, যেহেতু আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় আমল হল যে আমল নিরবচ্ছিন্নভাবে করে যাওয়া হয়, অল্প করুন কিন্তু একটানা করতে থাকুন, অনেক করলেন তারপরে হার পারলেন না, এরকম হওয়া উচিত না, একটানা করে যান যদিও তা পরিমাণে কম হয়। আল্লাহ বান্দাদের নিকট পরীক্ষা নিয়ে দেখবেন যে তাদের মধ্যে সে কে সবচেয়ে ভালো আমল করছে, নাকি সবচেয়ে বেশি আমল করছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা না, কয়েক জায়গায় কোরআনে বলা হয়েছে যাতে করে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করে নেন তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো উত্তম শ্রেষ্ঠ আমল করছে, সবচেয়ে বেশি না। সুতরাং আমলটা ভালো হওয়া হচ্ছে বেশি জরুরি, বেশি হওয়ার থেকে ভালো হওয়াটা বেশি জরুরি। সুতরাং যত আমল যতই বেশি হোক, ভালো না হলে তা মূল্যহীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, যেহেতু আল্লাহ সওয়াব দানে বিরক্তি বোধ করবেন না যতক্ষণ না তোমরা আমলে বিরক্তি বোধ করে ফেলেছ। দেখবে আল্লাহ তাআলা সওয়াব দিতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তোমার নিজের, অতএব সাবধান। তোমরা আমলে অতিরঞ্জন অবজ্ঞা প্রদর্শন করো না, খুব বাড়াবাড়ি করো না, আবার একবারে অবজ্ঞা করো না, অবহেলা করো না। মাঝামাঝি তোমরা সুংবা সুসংবাদ নাও, জেনে রাখো যে তোমাদের মধ্যে কেউই আর না আমি, কেউই এবং না আমি, কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমত ছাড়া নিজ আমলের বলে পরিত্রাণ পেতে পারে না। আল্লাহ আল্লাহর নবী যার আমলের মতো কারো আমল নেই, বিশাল আমল, সেই আমল থাকা সত্ত্বেও তিনি বলছেন আল্লাহর রহমত না হলে আমিও জান্নাত যেতে পারব না, যদি না আল্লাহ আমাকে তার করুণা ও অনুগ্রহ দ্বারা আচ্ছাদিত করেন। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির পথে তার জন্মদিন থেকে নিয়ে বিদ্ধ হয়ে মৃত্যুদিন পর্যন্ত মাটির ওপর উবুর করে টেনে টেনে নিয়ে বেড়ানো হয়, বুঝলেন না, জন্মদিন থেকে বিদ্ধ হয়ে মৃত্যুদিন পর্যন্ত মাটির ওপরে মুখের ওপরে ভর করে টেনে টেনে টেনে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়, বুঝলেন না, মানে লোকটাকে উল্টা করে মুখের ওপরে উল্টা করে এইভাবে টেনে টেনে টেনে টেনে ছেঁচড়ে থেকে নিয়ে যাওয়া হলো। কতদিন নিয়ে যাওয়া হলো? ষাট, সত্তর, আশি, নব্বই, একশো, যতদিন সে বাঁচবে। তবুও কেয়ামতের দিন সে তা তুচ্ছ মনে করবে। কেয়ামত ভয়ানক দিন, সেই দিনে মনে হবে হাইরে যদি আরো বেশি আমল করতাম। আমলের জন্য বিশাল আক্ষেপ হবে কেয়ামতে, যে কেন আমি রাত্রে ঘুমিয়েছিলাম, কেন আমি উঠে ফরজ নামাজটাও ঠিক মতো পড়ি নাই, নফল কেন করি নাই, নফল কেন পড়ি নাই, অমুক দিনে এই কাজটা কেন করি নাই, আক্ষেপ হবে, তাই না? তো এমনিতে হাদিসে আছে যে ব্যক্তির মধ্যে সে বসলো অথচ আল্লাহ নবীর ওপরে দরুদ পড়ল না, আল্লাহ জিকির করল না, তার কেয়ামতে কি হবে? আক্ষেপ হবে। তো আমলের ব্যাপারে একদম ঢেলেমি করলে হবে না। অনেকে উপহাস করে, অনেকে তুচ্ছ করে, আরে মেয়ে এত নেকি রাখবেন কোথায়, এটা করো নেকি আছে, এত নেকি রাখবেন কোথায়। কেউ আবার আরো ঠাট্টা করে বলে নেকি মানে আমাদের দেশে জানি না আপনাদের বলে কিনা, মাথার উকুন, জানেন তো উকুন, ছোট অবস্থায় থাকলে তাকে নেকি বলে, নেকি বলে ডেঙ্গুর বলে, তো নেকি বোধ হয় ডিম অবস্থায় থাকলে নেকি বলে নাকি জানি না। তো সেই সময়ে বলে হ্যাঁ মাথা উকুন, এত নেকি, নানা রকম ঠাট্টা করে। তো এইসব মেয়ে ঠাট্টা করা উচিত না, আরে মেয়ে এত নেকি কোথায় রাখবেন, এত করার কি আছে। কিন্তু কাল কেয়ামতে যদি একটা নেকির দরকার হয় আপনার আব্বার কাছে চাইবেন, আপনার আব্বাও দেবে না, বরং লুকোচুরি খেলবে, চাওয়ার আগেই লোকচুরি খেলবে। ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। কেউ কাউকে থাকবে না, ও লোকচুরি খেলছে। সব থেকে যে কাজে কাছের আপনি, যার কাছাকাছি, যার পাশাপাশি আপনি থেকেছেন, সেটাকে স্ত্রী, লম্বা টাইম তার সঙ্গে থেকেছেন, সে দেখেও আপনাকে, আপনাকে দেখে পালাবেন। তারপরে আপনি যার কাছাকাছি থেকেছেন, যার কোলে থেকেছেন, যার বুকে থেকেছেন, সে হচ্ছে মা। সেই গর্ভধারিণী মা যার পেটে আপনি দশ মাস ছিলেন, তারপর তার বুকে দুধ খেয়েছেন, তা বড় হয়েছেন, আড়াই বছর তিন বছর পর তার সঙ্গ ছেড়েছেন পাশে থাকতে থাকতে, সেই মাও আপনাকে দেখে পালাবে, আপনার আব্বা পালাবে। এইভাবে তো নেকির দরকার আছে, সেদিনকার জন্য নেকি আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।